আশাইলিরে আমাই ডুবাইলিরে অকু দরিয়ার বুঝি কুল নাই আমাই ভাসাইলিরে আমাই ডুবাইলিরে অকু দরিয়ার বুঝি কুল নাই আমাই ভাসাই আমায় ডুবাইলি রে অকুল।